যখন সে তার কাছে পৌঁছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হল, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব পালন কর্তা। وَأَنْ أَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَا مُوسَى أَقْبِلْ وَلَا تَخَفْ إِنَّكَ مِنَ الْآمِنِينَ আরো বলা হলো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখল, তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগল এবং পিছন ফিরে দেখল না। হে মুসা, সামনে এসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে, এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধরো। এই দুটি ফেরাউন ও তার পারিষদ বর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ, নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায়। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون মুসা বললেন, হে আমার পালন কর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, কাজেই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমা অপেক্ষা প্রাঞ্জল ভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون الله বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব, ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে।